আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আলোচ্য বিষয় ওই গত দর্শের জের ধরেই কথাবার্তার মাধ্যমে যে সব অন্যায় আমরা করে থাকি, পাপ করে থাকি, সেই সম্পর্কে সতর্কীকরণ। বিভিন্ন আদব বলেছিলাম, তার মধ্যে আমাদের গেছে প্রায় 68টা আদব, এখন 69 নম্বর। 69 নম্বর আদব হল পরকীয় কথায় থাকবেন না, তার মানে পরের কথায়, পরের কথায় থাকবেন না, এমন কথা যেটা আপনার বিষয়ভুক্ত না, পরের কথা, সেখানে কি হচ্ছে না হচ্ছে আপনি নাক গলাচ্ছেন খামখাতে, দিয়ে দেখা যাবে কি আপনি ঝামেলায় জড়িয়ে গেলেন। খবরদার, পরকীয় কথায় থাকবেন না। ধর্মীয় ব্যাপারে অপ্রয়োজনীয় খুঁটিনাটি জানতে অধিক অধিক প্রশ্ন করবেন না। আমি বলেছিলাম যে দলিল বলবো না, কারণ দলিলের ব্যাপার এটা নয়, কেবল সতর্ক করার জন্য। দলিল জানতে আপনাকে পড়তে হবে জীবের আপদ বই। ধর্মীয় ব্যাপারে খুঁটিনাটি কেন আর কেন, যেমন যে মুসা আলাইহিস সালামকে বারবার বলেছিল যখন আল্লাহ আমরুকুম আন তাজবাহু বাকারা, একটা গাই জবাই করো, যখন আল্লাহ হুকুম করলেন একটা গাই জবাই, একটা গাই জবাই করলেই হতো, কিন্তু ওরা শুরু করলো কেমন হবে, কি রঙের হবে, ইত্যাদি ইত্যাদি, সে কঠিন হয়ে গেল দাদা, কারণ তারা খুঁজেই পেত না, শেষকালে যাই হোক হয়েছিল। তো এইভাবে খুঁটিনাটি জিজ্ঞেস করা ভালো না। যদি যদি, যেমন অনেক মানুষ আছে না, যদি এটা হয় তাহলে, তাহলে যদি, তো বেশি খুঁটিনাটি জিজ্ঞেস করা উচিত না। তবে হ্যাঁ, যদি আপনার সমস্যা হয় অবশ্যই আপনি মশলা জানবেন যে হ্যাঁ যদি এরকম হয় তাহলে কি হবে, মশলা জানার জন্য আপনাকে প্রশ্ন করতে হবে। জিজ্ঞাসা না করে যদি ভুল আমল করেন তাতেও ক্ষতি, সুতরাং আপনি জিজ্ঞাসা করবেন, কিন্তু সেখানে আপনি মানে, যেমন অনেকে প্রশ্ন করে হুজুরকে আটকানোর জন্য, হুজুরের জ্ঞান আছে কিনা দেখার জন্য ইত্যাদি, হুজুরের কথা মানব না তাই আমি হুজুরকে এমন একটা প্রশ্ন করলাম যে আটকে গেল আর কথা বলতে পারে না, এই শ্রেণী যদি কেউ করে থাকে তাহলে বিশাল অন্যায়। কারো প্রতি আপনার অনুগ্রহ প্রকাশ করবেন না। আপনি কাউকে অনুগ্রহ করেছেন, আপনি প্রকাশ করছেন, অবশ্য যদি কেউ নিমক হারাম হয়, নিমক হারামই করে, তো তাকে তো স্মরণ করাতেই হবে। অকৃতজ্ঞ হলে তার কথা, যে উপকারের কথা স্মরণ করাতেই হবে, কারণ সে নিমক হারাম, নুন খেয়ে সে হারামে গিটি করছে, তো তাকে স্মরণ করতে হবে, দেখ তুই আমার নুন খেয়েছিস বলা, সে তো স্বাভাবিক কথা। কিন্তু এমনিতে আপনি প্রকাশ করবেন না। একজন, আমি হাফেজ সাহেবকে আমি নিয়ে এসেছি সৌদি আরবে, আমি হাফেজ সাহেবকে এই করে দিয়েছি, আমি অমুকে এই করে দিয়েছি, অমুকে এই দিয়েছি, আমি মাদ্রাসাতে এই দিয়েছি, আমার মসজিদে, গ্রামের মসজিদে আমি এই করে দিয়েছি, এই যে দান করে প্রকাশ করা, কারো প্রতি অনুগ্রহ করে প্রকাশ করা, এটা জায়েজ না। আল্লাহ তাআলা তার দিকে কেয়ামতে তাকিয়েও দেখবেন না, বুঝতে পারছেন? দালালি করে জিনিসের দাম বাড়াবেন না। দালালি বিভিন্ন রকমের হয়ে থাকে। এক দালালি হল, যেমন মনে করুন যারা রঙের কাজ করে, রঙের দোকানে কন্ট্রাক্ট করা আছে যে আমি খরিদ্দার বা কাস্টমার জোগাড় করে দেব, আমাকে কি লাগবে, কমিশন লাগবে। প্লাম্বাররা প্লাম্বারের দোকানে কি করে, মানে ওদের যোগাযোগ করে রাখে। আপনারা দেখেছেন ওমরার বাসগুলো, ওমরার বাসগুলো ওই যে পেট্রোল পাম্পের যে হোটেলগুলো আছে তাদের সঙ্গে কন্ট্রাক্ট থাকে, সেখানেই নিয়ে গিয়ে থামাবে যতই ভিড় হোক, কেন থামায় সেখানে, যেহেতু ওদের কন্ট্রাক্ট আছে ওখানে, ওখানে তারা ফ্রি খেতে পাবে, যাই না টাকাও পায় কিনা। তো এইভাবে যদি করে তো এগুলো কি হারাম? এগুলো হারাম না। আপনার কন্ট্রাক্ট আছে, আপনি একটা কমিশন পাবেন, তাতে যে কাস্টমার আপনি এনে দিচ্ছেন তার দাম বাড়ছে না, বরং আপনি দোকান থেকে কিছু পয়সা পাচ্ছেন, এটাকে সাই বলে আরবিতে। হোটেল, যেমন যাদের হোটেল আছে বড় বড় হোটেল, যদি আপনি মানে কি বলো এটাকে কাস্টমার নিয়ে এনে দেন যে হ্যাঁ এই লোক থাকবে, তাহলে তাদেরও একটা পারিশ্রমিক আছে, এটা হারাম না। দালালি বলতে কোন দালালি হারাম, মনে করুন একটা জিনিস আপনি বিক্রি করছেন, বিশেষ করে গরুর হাটের কথা বলি, কারণ গরুর হাটেই দালাল বেশি থাকে, ঠিক আছে? তো সেখানে আপনি গরুটা বিক্রি করবেন, আপনার ফিট করা আছে, যে যখনই খরিদ্দার আসবে আপনি পাশ থেকে এসে আমার গরুটার দাম বাড়িয়ে দেবেন। তার কিন্তু কেনার ইচ্ছা নেই, ইচ্ছাটা কি, খালি দামটা বাড়িয়ে দিয়ে বিক্রেতার উপকার করা। তখন এবারে চড়া দামে যখন বিক্রি হয়ে গেল আর ক্রেতা তখন ধোকা খেয়ে যাবে, তো যে হ্যাঁ যখন পাশ এ যখন বলছে তাহলে নিশ্চয়ই গরুটা ভালো, তাহলে আমি ওর থেকে বেশি দাম দিয়ে নেবো না কেন। দিয়ে মনে মনে কি করে, সেই গরুটা বেচারি নেয়, অথচ চড়া দামে নেয় যখন দাম বাড়িয়ে দিল তখন। তারপরে যখন ক্রেতা গরু নিয়ে চলে যায় তখন বিক্রেতা সেখান থেকে কিছু টাকা কাকে দেয়, এই দালালকে দেয়। এই হচ্ছে দালাল, এইরকম দালালি হারাম, এরকম দালালি করা হারাম। এও দেখেন মুখের মাধ্যমে হারাম উপার্জন হয়। একান্ত নিরুপায় না হলে ভিক্ষা করবেন না, হাত পাতবেন না। হাত পাতা অনেক মানুষের কাছে সহজ, আর বিশেষ করে যখন চাইলেই পাওয়া যায় তখন হাত পাততে দোষ কি, সবাই নিচ্ছে আমি নেব না কেন, না, খবরদার হাত পাতবেন না। কারণ আপনার এই চিত হাত উপর হাত থেকে ভালো না, নিকৃষ্ট। কোন হাতটা ভালো, যে হাত উপরে থাকে। খবরদার চাইবেন না, মানুষের কাছে চাইলে মানুষ ছোট হয়ে যায়। আর যদি দান খয়রাত হয়, জাকাত হয়, আপনি যে জাকাতের হকদার না হন তাহলে তো বুঝতেই পাচ্ছেন আপনি চাইবেন কেন। আপনার যা করতেই হোক, গাড়ি বাড়ি যা করতেই হোক, পেট না চললে যে সময়ে চাওয়া যায় যাচ্ছে সেটা আলাদা কথা, আপনার সংসার চলে না, আপনার খেতে পাচ্ছেন না, সেটা আলাদা কথা। কিন্তু অনেকে থাকা সত্ত্বেও তারা চায়, ধন বাড়াবার জন্য চায়, যে ওর কাছে চাইলেই তো পাবো। যেমন যারা আপনারা বিদেশে আছেন, আপনারা অনেকেই বলেন শুনেছি যে আমাদের ভাইরা চায়, কারণ বিদেশে আছি জানছি যে চাইলেই পাবো। তখন নিজেরটা ঢাকা থাক, পরেরটা বিকিয়ে যাক, ওখান থেকে চাইলেই তো পাবো, কোরবানি দিতে হবে ভাই। অথচ কোরবানি কেনার ক্ষমতা আছে কিন্তু ভাইয়ের কাছ থেকে নিয়ে কোরবানি দেব। এরকম কিছু মানুষ আছে নিজের ধন বাঁচানোর জন্য তারা হাত পাতে, বলে নিজের কাছে হাত না, যে কোনোই হাত পাতা হোক, হাত পাতা মোটেই ভালো না। আর যদি আপনি ভিক্ষা করে আপনি ধন বাড়ান, আপনারা শুনেছেন যে ঢাকা শহরে এক ভিক্ষুক, কত বড় লোক তাই না, সে ভিক্ষা করে ছেলেকে, এক ছেলেকে মোবাইল দোকান বানিয়ে দিয়েছে, তারপরে বাড়ি করেছে, কি করে, ভিক্ষা করে। তার কি ভিক্ষা করা যায়, যে ছেলের মোবাইল দোকান, ঠিক আছে মানলাম, যতক্ষণ না ছেলের মোবাইল দোকান তখন ভিক্ষা করেছ, তারপর দোকানটা হয়ে গেলে তোমার তার ভিক্ষা করা চলে না। কিন্তু তারপরেও সে নিজের পেশা ভুলতে পারবে না, বুঝতে পারলেন। এই জন্য আমাদের সাথে বাংলাতে কথা বলে খুব খারাপ কথা, মাগারামের বউ শুধু ভাতই খায় না, তার মানে যার চাওয়া অভ্যেস আছে সে শুধু ভাত খাবে না, মাছ মাংস তাকে চাই। কেন, আপসে আসা পয়সা তো, কাম উপার্জনের পয়সা না, এলে পাওয়া যায়। অতএব চা মাগা পয়সাতে তারা কিন্তু শুধু ভাত খায় না। আপনি দেখবেন গরিব মানুষ মেহনত করেছে পয়সা আনছে, রিক্সাওয়ালা কিংবা লেবার খেটে পয়সা আনছে, তারা দেখবেন নুন ভাত খাচ্ছে, শাক ভাত চলছে। কিন্তু যারা চেয়ে খায় তারা কিন্তু শাক ভাত খাবে না, তারা কি খাবে, তারা গোশ ভাত খাবে। তো এটা সাধারণত মেহনতের পয়সা নয়। যেহেতু চাওয়া খুবই খারাপ জিনিস, আপনার আমি বলেছিলাম দলিল বলবো না, তবু বলতে হচ্ছে, চাওয়া এমন খারাপ জিনিস যদি আপনার অপ্রয়োজনে আপনি চান, অভাব না থাকা সত্ত্বেও যদি আপনি চান, কেয়ামতের দিনে আপনি যখন কেয়ামতের মাঠে ময়দানে উঠবেন, আল্লাহর সামনে যখন দাঁড়াবেন তখন আপনার চেহারায় কোনো মাংস থাকবে না, তার মানে আপনি আবুল বাশার বলে চেনা যাবে না, আপনি ওলিউর রহমান বলে চেনা যাবে না, কি আল্লাহ চিনবেন, মাংস থাকবে না চেহারায়, খালি হাড্ডি থাকবে। অন্যায়টা কি, দোষটা কি, যে আপনি অপ্রয়োজনে মানুষের কাছে হাত পেঁচেছিলেন বা চেয়েছিলেন। আর চাইলে পরে দেখবেন সাধারণত যার কাছে আপনি চাইবেন তার কাছে ছোট হয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত ছিল, খবরদার মানুষের কাছে কিছু চাইবে না, ভিক্ষা বলেই না, যে কোনো জিনিস। যেমন ধরুন ভাই এক কাজ করেন তো, এক গ্লাস পানি এনে দেন তো, এটাও খারাপ জিনিস, এটা তো চাওয়া না, এটা তো ভিক্ষা না। কিন্তু আপনি যে আপনাকে বললাম, অবশ্য অনেকে খুশি হয়, সে বিভিন্ন মানে কি বলে, আপনার নির্দিষ্ট মানুষ আছে যে হুজুর বললে খুশির সাথে করব, সেটা আলাদা কথা। কিন্তু তবুও হুজুরের উচিত না যে একটা মানুষকে খাটানো, সে যদিও স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দের সাথে করছে, করতে চায়, তবুও তাকে বারবার খাটানো ঠিক না। কোন সময় হয়তো তার মনে আঘাত লাগতে পারে, তার মনে ব্যথা হতে পারে। তো এইভাবে কারো কাছে কোনো কিছু, এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যখন এই ওসিয়ত শুনেছেন, তখন ঘোড়ার পিঠে চেপে যদি হাত থেকে চাবুকটা পড়ে যেত, তবুও কাউকে বলতেন না যে ভাই চাবুকটা দাও, ঘোড়া থেকে নেমে তারপরে চাবুকটা নিজে তুলে নিতেন। বুঝতে পারছেন? সুতরাং কারো কাছে কিছু চাইবেন না। আপনারা জানেন স্বামীটা স্ত্রীর কাছে কেন ছোট হয়? কেন ছোট হয়? যেহেতু চায়, স্ত্রীর কাছে কিছু চাই, তাকে চাইতে হবেই। এই জন্য স্ত্রীর একটু কি হয়, তার একটা ডিমান্ড থাকে যে ও চাইবেই আমার কাছে। এই জন্য স্বামী স্ত্রীর কাছে ছোট হয়, ছোট থাকে, ছোট হতে বাধ্য হয়। অবশ্য যাদের অন্য ব্যাপার তাদের অন্য ব্যাপার, মোট কথা চাওয়া ঠিক না, কারো কাছে আপনি চাইবেন না, একান্ত নিরুপায় না হলে আপনি চাইবেন না। ভঙ্গিপূর্ণ কথা বলবেন না, সরল সহজ ভাবে কথা বলবেন। অনেকে আছে চেষ্টা করে কথায় কথায় ইংরেজি বলবে, ফাঁকে ফাঁকে ইংরেজি না বললে শিক্ষিত মানুষ তা প্রমাণ করা যায় না। আমি দেখে শুনেছি বহু মজলিসে ভাত খাচ্ছে, কি ভাই আর ভাত নেবেন নাকি? না ভাত না, আমাকে একটু ফিস দেন, ফিস দেন। তারপরে যদি বলা হয় কি তরকারি নেবেন, না তরকারি না, আমাকে একটু রাইস দেন। মানে দেখে, মানে শুনে মনে হয় যে হ্যাঁ শিক্ষিত বটে, ইংরেজি মানে বলছি আছে, অনেক আবার ইংরেজি ভুল বলে, তবুও সে খায় যে এখানে তো সব অশিক্ষিত। তবে আমি যদি একটু প্রচার করি, দাঁত ভাঙা শব্দ বাংলা, অবশ্য আমাদেরও মাঝে মাঝে দাঁত ভাঙা শব্দ বেরিয়ে যায়, একটু আগেই বললাম স্বতঃস্ফূর্ত ভাবে, আপনারা হয়তো অনেকেই বুঝবেন না স্বতঃস্ফূর্ত কাকে বলে, কিন্তু এর বাংলা ভাষা এটা না বললে অনেকেই বুঝবে, অনেকে বুঝবে না, কিন্তু সবাইকে বোঝাবার জন্য শব্দ হয়তো প্রয়োগ করা সম্ভব না। কিন্তু আমি বলছি তাদের কথা, যারা মানে কথাটাকে সহজ, সহজটাকে কথার ফেরে কঠিন করে বোঝাই, অভ্যেস কিছু আছে মানুষের যে দেখায় আমি কত বড় শিক্ষিত। খবরদার, আপনার সামনে যে আছে সে যদি আপনার ভাষা না বোঝে তাহলে আপনার বলে লাভটা কি? তাতে কষ্ট করে এমন ইংলিশ বলবেন না যে আপনারা দাঁত ভাঙবে আর যে শুনবে তারও কান কান ঝালাপালা হবে। মোট কথা হল যে সরল সহজ ভাবে আপনি বলবেন। চৈত্রবান মানুষের উচিত হল সরল ভাষা ব্যবহার করা, যেমন মানুষ তেমনি তার সঙ্গে ব্যবহার করা। আর যদি আপনি না জানেন যেটা, সেটাও মানে ওটাকে বলা হয় কষ্ট কল্পনা করে, কষ্ট কল্পনা করে বেছে বেছে ইংরেজি শব্দ নিয়ে এসে, বেছে বেছে বাংলা কঠিন শব্দ নিয়ে এসে আপনি প্রয়োগ করবেন, এটা উচিত না। তো যাই হোক, ইচ্ছা করে না, যদি আপনার সে ভাষা প্রয়োগ ছাড়া কোনো উপায় থাকে না, তার আলাদা কথা, আর শিক্ষার জন্য সেটা আলাদা কথা, বই লেখার সময়ে মানুষকে শিক্ষা দেওয়ার সময়ে সাহিত্যিক, সেগুলো আলাদা কথা, সেগুলো সবসময় খেয়াল করে রাখা যায় না। একজন লেখক যখন লিখে, তখন আমি ক্লাস ফাইভের জন্য লিখছি, ক্লাস মানে মাধ্যমিক পড়ুয়ার জন্য লিখছি, নাকি এম এ পাস করার জন্য লিখছি, এ কথা মাথায় থাকে না। যারা সাহিত্যিক তারা যখন লিখে, তখন তাদের মনের যে কল্পনার ছন্দ আছে, কল্পনা আছে, সেই কল্পনায় আসতে থাকে আর কলমের মাথায় তা নামতে থাকে। তখন ইচ্ছা করে অবশ্য কোন একটা দু একটা শব্দ যখন বুঝতে পারা যায় না যে হ্যাঁ এখানে কি শব্দটা হবে, তো সেই শব্দটা প্রয়োগ না করলে খাপ খায় না, মিল খায় না, তখন ব্যবহার করতেই হয়। হয়তোবা সেটা অনেকে বুঝবে না, মনে করুন একটা ভাষা লেখা হলো সেটা যে সবাই বুঝবে তা না, অল্প শিক্ষিত তারা কি করে বুঝবে, অল্প শিক্ষিত বুঝবে না। হুজুর আপনি বই লেখেন খুব কঠিন শব্দ, কঠিন শব্দ ভাই আপনি একটু কঠিন পড়াশোনা করেন, একটু ভেবেচিন্তে পড়াশোনা বেশি করেন, তাহলে পরে ইনশাল্লাহ বুঝবেন। জরুরি নয় যে আপনি প্রত্যেক বইয়ের কথাই বুঝবেন, এই জন্য অভিধানের দরকার হয়। দেখবেন যারা সাহিত্য চর্চা করে কিংবা সবটা বুঝতে চায়, তারা দেশে তো অভিধানের অভাব নেই, আজকাল তো নেটে অভিধান পাওয়া যায়, তো যখনই আপনি বুঝবেন এরকম পার করে চলে যাবেন না, মনে হয় এটা এই হবে, এই শব্দটা কি হবে, এটা মানে ডিম হবে, না ডিম বলে চলে যাবেন না, আপনি দেখেন শিওর হন। যদি আপনি এরকম বারবার করেন, তখন দেখবেন যে আপনি ভাষাটা রপ্ত করতে পারছেন। অতএব এই কন্ট্রোল করার জন্য আপনি একটা অভিধান ব্যবহার করুন। তা হ্যাঁ আমি দুটো বই পড়ো, তার জন্য অভিধান কিনতে সমস্যা কি, তুমি যাবত বাঁচি তাবত শিখি, আমাকে শিখতে হলে অভিধান কিনতে হবে। তো যাই হোক, কথা হলো কি, চেষ্টা করা হবে যে সরল সহজভাবে আপনি বলবেন এবং কথা বলবেন বোঝাবেন। ব্যাস, আর একটা আদব, কাজে না থেকে কথাই থাকবেন না, অর্থাৎ অযথা ফোটানি করবেন না। বুঝতে পারছেন, ফোটানিতে পাহাড় কিন্তু কার্যে তোলা কার, আর মুখে আপনার ধান শুকিয়ে দেবে, কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যাবে কাজের কাজই নয়। বুঝতে পারছেন, এ হচ্ছে পাজি লোক, যে কাজের সময় থাকে না, কাজের কাজই নয়, কিন্তু মুখে ফোটানি খুব। মুখে আপনার এত বিঘে সম্পত্তি, অত বিঘে সম্পত্তি, কিন্তু আসলে কিছু না, ফোটানি খুব করে। আর এমন অবস্থা যে ঘরে পান্তা খায় কিন্তু কথাতে পোলাও, ঘরে পান্তা খেয়ে এসছে কিন্তু পোলাও সে প্রকাশ করে কথাতে, ফোটানি খামকা ফোটানি করা ঠিক না। আর যদিও আপনার থাকে, না থাকলে তো সেটা মিথ্যা কথা হলো, কিন্তু যদিও আপনার থাকে তা ফোটানি করতে হয় না, আমার এই আছে, আমার ওই আছে, আমার আমার অমুক, আমার এমএলএ, আমার অমুক, এই ফোটানি করতে হয় না। নিজে যা করেন না তা অপরকে করতে বলবেন না, নিজে আদর্শ হয়ে অপরকে উপদেশ দিন। আপনি নামাজ পড়েন না, অপরকে নামাজ পড়তে বলছেন, এটা সাজে সাজে না। তারপর মনে করুন আপনি সিগারেট খাচ্ছেন আর অপরকে বলছেন সিগারেট খাস না, সাজে? হ্যাঁ, যদি কেউ ছাড়তে পারছেন, বাবু আমি ছাড়তে পারছি না, তোমরা খেও না, আলাদা কথা। আপনি জাকাত দেন না, অপরকে জাকাত দিতে বলতে পারেন? পারেন না। এখন হুজুর ইমাম সাহেব মসজিদে বেচারি কোন রকম পেট চলে, তো গ্রামের লোক দেখে বলবে না জাকাত দাও, আল্লাহ বলছেন জাকাত দাও, বলবে না? কেন বলবেন? যেহেতু তার ক্ষমতা নেই, নিজের ক্ষমতা থাকলে তাকে আগে দিতে হতো জাকাত, তারপরে উনি বলতেন যে ভাই আপনারা জাকাত দেন, জাকাত আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। তো এইভাবে মোট কথা আদর্শ হিসাবে মানে নিজেকে আগে করতে হবে। হ্যাঁ, নিজে আচরিয়া ধর্ম পরে রে শিখাও, মানে নিজে আগে শিখতে হবে। তাহা আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজে করো না। সুতরাং খবরদার, চেষ্টা করবেন যে আমি যেটা পারছি না সেটা অপরকে বলবো না, আমি যেটা করতে পারছি না সেটা অপরকে বলবো না। এই জন্য খেয়াল রাখবেন সবসময় যে আগে করব, চেষ্টা করব, নিজে করব, তারপরে আমি অপরকে বলবো। এই জন্য আমরা সবসময় বলি প্রথম ফরজ কি, নতুন ভাইয়েরা শোনেন, প্রথম ফরজ দুনিয়ার বুকে যখন আপনি সাবালক হলেন তখন ফরজ হয় কি, প্রথম ফরজ হয় নামাজ না রোজা? নামাজ রোজা কিচ্ছু না, প্রথম ফরজ নামাজ রোজা কিচ্ছু না, দিনই এলেম, ইমান শিক্ষা করা। আপনি আগে শিখবেন তবে তো আপনি করবেন কাজটা, নামাজ আপনি ফরজ বলছেন তো নামাজটা শিখবেন কখন? শিখবেন আগে, শিক্ষাটা আগে ফরজ। এই জন্য প্রথম ফরজ হলো শিক্ষা, তারপরে আমল, আমলটা কি, নামাজ রোজা হজ জাকাত দিতে যা যেটা আপনার বলেন, শিক্ষার পরে আমল করলেন, এইবারে তৃতীয় ফরজ আসছে। নাকি শিখলেন, শিখলে এবার ফোটানি মারতে শুরু করে দিলেন, ফতোয়া দিতে শুরু করে দিলেন? না, আগে আমল করেন, তারপরে তাবলিগ করেন, প্রচার করেন, আর এই তিনে ধৈর্য ধারণ করা, এই চারটে ফরজ প্রথম প্রাথমিকভাবে। ব্যাস, 77 নম্বর আদব হল কথায় কথায় কোন সময়ে আত্মপ্রশংসা করবেন না। এই দেখেন আত্মপ্রশংসা মানে কি, অনেকে বুঝবে না, আত্মশ্লাঘা বলে, এটা তারও কঠিন। আত্মপ্রশংসা মানে নিজের প্রশংসা নিজে করা, আমি একজন বড় লেখক, আমি একজন বড় আলেম, আমি একজন বড় হাফেজ, আমি একজন কারি, আমি একজন শিক্ষক, আমি এরকম করেছি, আমি ওই রকম করেছি, আমি একজন, এই যে আমি আমি আমি আমি আমিত্ব, নিজের প্রশংসা নিজে করে যাচ্ছে, নিজের প্রশংসা নিজে করবেন না। পালা তুজাক্কু আনফুসাকুম, নিজের নিজের নিজের প্রশংসা করবে না, এটা নিষেধ। কারণ এতে কি হয়, গর্ব, এক প্রকার কি হয়, গর্ব হয়। অবশ্য শুক্রিয়া আদায়ের একটা পদ্ধতি আছে যে তুমি মূর্খে বয়ান করো, তো সেই বয়ানে গর্ব থাকবে না, ভাই আমি কিছু ছিলাম না, ভাই আমি গরিব মানুষ ছিলাম, আলহামদুলিল্লাহ আজ আমার বিল্ডিং হয়েছে, আজ আমার একটা গাড়ি হয়েছে, এই যে এই বলা, এটার মধ্যে কি গর্ব আছে? কি নিজের প্রশংসা হচ্ছে না, এটা আল্লাহর প্রশংসা করছে, আল্লাহর কাছে আমি স্বীকার করছি, মানুষের কাছে বলছি, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াম্মা বিনিয়মাত রাব্বিকা ফাহাদ্দিস, বলো। শুক্রিয়ার নিয়ম হল যে শুক্রিয়া প্রথমেই আপনি জানবেন যে কে নিয়ামতটা দিয়েছে, এটা আপনাকে মনে মনে স্বীকার করতে হবে, তারপর সেটাকে বয়ান করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, আর তারপর সেটা কি, সেই নিয়ামতকে এমন কাজে ব্যয় করতে হবে যে কাজে ব্যয় করা নিয়ামত দাতা পছন্দ করেন। সুতরাং এই জিনিস আলাদা আর ও জিনিস আলাদা। কারো মুখোমুখি প্রশংসা করবেন না, মাশাআল্লাহ আপনি দিনদার মানুষ, আপনার কি সুন্দর দাড়ি, আপনি নামাজি, মাশাআল্লাহ, হ্যাঁ আপনি খুব, অনেকে মাশাআল্লাহ বলেন না, এমনি প্রশংসা করে। মাশাআল্লাহ সাধারণত ছোট বাচ্চা, আরে এই বাচ্চাটা কত সুন্দর, এই বাচ্চাটা খুব সুন্দর তো, ফুটফুটে বাচ্চা, মাশাআল্লাহ বলে না। আর মাশাআল্লাহ না বলি তখন কি হয়ে যায়, বদ নজর লেগে যায়, বদ নজর লেগে যায়। আরে তোমার রংটা তো একবার মেয়ে ছেলের মতো, মানে শরীরে কাপড় যেমনি খুলেছে তেমনি বলছে, একবার তো এরকম মেয়ে ছেলের রোগ দেহ হয় না, তাই না? এক সাহাবিকে বলা হয়েছিল, সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়েছিল। এইরকমই যখন কোনো কথা বলবেন তখন কি বলতে হবেন, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লাউলা ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দেখেন জান্নাতে ঢুকে ইয়েস আমার কি সুন্দর আঙ্গুর, আমার কি সুন্দর, মাশা আল্লাহ বলেনি। তার ফলে কি হয়েছিল, তার ফলে ওই জান্নাত ধ্বংস করা হয়েছে, ওই বাগান, আমার বাগান জান্নাত মানে বাগান, বাগানকে ধ্বংস করা হয়েছিল, আল্লাহর প্রশংসা সে ভুলে গেছিল। যাই হোক, কারো মুখোমুখি প্রশংসা করবে না কেন, যেহেতু প্রশংসা করলে পরে সেই মানুষের অহংকার বেড়ে যায়, গর্ব বেড়ে যায়, তাহলে আমার প্রশংসা করছি আমি তো বিশাল হয়ে গেছি, বাস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গর্দান কেটে দেওয়া হয় তার, কারণ সে অহংকারের ফলে, আর অহংকারেই পতন আসে, মানুষ যখন অহংকারী হয় তখন তার পতন নেমে আসে। এই জন্য কারো মুখে মুখে প্রশংসা করবেন না। এই জন্য হাদিসে বলা হয়েছে যদি তোমার মুখে কেউ প্রশংসা করে মুখে মুখে, তার মুখে কি ছিটিয়ে দাও, মাটি ছিটিয়ে দাও। মুখে মুখে প্রশংসা করা মানে ভালো না, তবে হ্যাঁ প্রয়োজন পড়লে শুকরিয়া আদায়ের জন্য করতেই হবে। হাফেজ সাহেব জাকাল্লাহ খায়ের, আপনি সেদিন ঘিটা আনলেন বলে খিচড়িটা এত মজা লাগছিল, কিন্তু দুঃখের বিষয় যে হাফেজ সাহেব দুদিনই খেতে পাইনি। আল্লাহ মুস্তাহান, দুদিন খিচড়িতে ঘি দেওয়া হয়েছিল, খুব মজা লাগছিল, তাই না? এখন হাফেজ সাহেব যদি প্রশংসা করি যে ঘিটা নিয়েছিলেন আপনি, তাহলে খিচড়িটা খুব মজা হয়েছিল, আপনারা শুনে আবার সবাই হারমা চলে আসেন না, মুশকিল হয়ে যাবে, তাহলে জায়গা দেওয়া যাবে না। তো এইভাবে যদি প্রশংসাটা করা হয় শুকরিয়া আদায়ের জন্য, এটা আমি মানে গর্ব বাড়ানোর জন্য না। হ্যাঁ এখন যদি বলি মাশাআল্লাহ আপনার মতো বাংলাদেশে কেউ নেই, আপনি তো এখন বিশাল ব্যাপার, আপনি তো তখন তো আপনি তো ফুলে মোটা হয়ে যাবেন, বেলুন ফোলা, আর বেলুন ফুলতে ফুলতে ফুলতে শেষকালে কত আর ফুলবে, শেষকালে বাস্ট হয়ে যাবে, তাই না? এই জন্য মুখে প্রশংসা করবেন না। বিপদে যদি আপনি বিপদগ্রস্ত হন, কোন আত্মীয় আপনার মারা যায়, যত কাছেরই হোক না কেন, কান্না করতে পারেন, কান্না কে নিষেধ না, মাতম করে কান্না নিষেধ, চোখে আপনার পানি আসুক, হুহু করে আপনার বুক জ্বলে উঠুক, কিন্তু মাতম করবেন না। মাতম করা আপনারা দেখেছেন, শিয়াদের মাতম দেখেছেন, আমাদের দেশে পাড়া গ্রামের মেয়েদের, শহরের মেয়েরা কি মাতম করে, মাতম দেখেছেন, ও আমার কি হবে গো, মানে সুর করে, ওদের আবার ভালো ছন্দ আছে, সুর মিলিয়ে মিলিয়ে মিলিয়ে গান এ করবে, আর মেয়েরা প্রশংসা করবে, বাপের বিটি ছিল গো, দেখো কি কান্নাই না কান্দলো বাপের মরাতে, মিলিয়ে তো সেটাই বলছে মাতম, এনিয়ে বিনিয়ে মাতম করে, ও আমার পাহাড় গো তুমি চলে গেলে, স্ত্রী স্বামী মারা যায় তো স্ত্রী কি বলে, ও আমার সাত কোদালের মুনিশ গো তুমি চলে গেলে, কার কাছে আমায় রেখে গেলে গো, ও আমার কপাল গো, কি কি সব মিলিয়ে মিলিয়ে ওরা ঠিক জানে। তো যারা কানতে জানে তাইভাবে মাতম করে কান্না নিষেধ। যদি কেউ তওবা না করে মারা যায় তাহলে কেয়ামতে তাকে কি করা হবে, ওই যে আলকাতরা জামার পাঁচটার হ্যাঁ পায়জামা পরান দাঁড় করানো হবে, যার আগুন লাগতেই একদম হা করে আগুনটা ধরে, ঠিক আছে, এই জন্য কানতে হয় না। তাছাড়া মাতম করে কান্না করলে যার জন্য আপনি কানছেন তাকে কবরে কি করা হয়, আজাব দেওয়া হয়, ফেরেশতা ঘুষি মেরে মেরে জিজ্ঞাসা করে, এই তোর বউ তোকে এই বলতে গেছিলি নাকি এরকম, হ্যাঁ কেন, যেহেতু তাকে আজাব দেওয়া হয় কেন, যেহেতু সে মানা করে যায় না, এ আমার বউ পাপ করছে তো আমি কেন মার খাবো, কারণ হচ্ছে যে আপনি মানা করে আসেননি, আপনি বউকে বলেননি যে আমি মারা গেলে কাঁদিস না, কানতে হয় না, মাতম করতে হয় না, এই কবরে আজাব হয় ইত্যাদি, যদি বলে যান তাহলে আজাব হবে না ইনশাআল্লাহ। তো মোট কথা হচ্ছে মাতম করা যাবে না, মাতম করে কান্না করা যাবে না। আর মাতম করে কান্না হচ্ছে জাহিলি যুগের প্রথা, জাহিলি যুগের মেয়েরা, জাহিলি যুগের লোকেরা মাতম করে কান্না করত। সুতরাং মুসলিমরা এটা করতে পারে না। আর বিপদ যদি খুব মানে জোরালো হয়, অশান্তির সময়ে আপনি মৃত্যু কামনা করবেন না। অনেকে তো আত্মহত্যাই করে ফেলে বিশাল লজ্জার কারণে, কিংবা প্রেম প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার কারণে, কিংবা প্রেমিক প্রেমিকা মা বাপ বিয়ে দিল না, দুজনেই একসঙ্গে, দুজনেই একসঙ্গে, পর জন্মে দেখা হবে প্রিয়া, মাশা আল্লাহ, এই জন্মে দিল না মা বাপ বিয়ে, চল পরের জন্মে তাড়াতাড়ি মরে যাই আমরা গিয়ে ওখানেই, ওখানে আমার মা বাপ আছে, ওখানে আল্লাহ বিয়ে দিয়ে দেবে, তাই না? যাও সেখানে গিয়ে কি হল হবে সেটা যদি জানতো তো কোনদিন মারা যেত না। এদের বিশ্বাস নেই, কিংবা অন্য বিশ্বাস আছে ওই যে পরজন্মে দেখা হবে প্রিয়া। তারা ভাবছে কি দুনিয়ায় প্রেম করলে আমরা যদি এ দুনিয়ায় না পাই তাহলে পরকালে আর কি, পরকালে আমরা স্বামী স্ত্রী হব। এই জন্য বলে যারা দাড়িতে খুর লাগায় না, কাঁচি লাগায় না, তারা বরযাত্রী যেতে হয়। বরযাত্রীর আগে থেকে সিস্টেম আছে, চিন্তা করেন। কার? লাইলা মজনুর বিয়ের বরযাত্রী যেতে হবে, আল্লাহু আকবার। আর এই জন্যই আমি বলি যে কিছু কিছু জিনিস আছে যেগুলো মানুষের তৈরি বুঝাই যায়। যেমন এটা বরযাত্রী যাওয়ার যেখানে নিয়ম প্রথা আছে সেখানে না, মেড ইন ইন্ডিয়া না হয় মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলা। যেমন বলি যে আল্লাহর নবী মিরাজকে ছিলেন অস্বীকার করলো এক ইহুদি, ইহুদি মাছ নিয়ে এসে মাছ ধরে আনলো, মাছ ধরে এনে তার বউকে দিল, বল তুমি মাছটা কোটো, আমি গামছা নিয়ে গোসল করে আসি। তেল মেখে গামছাটা কাঁধে নিয়ে গোসল করতে গেল, যেমনি ডুব দিল আর অমনি উঠে দেখছে এক অপরূপা সুন্দরী। এখান থেকে বোঝা যাচ্ছে গামছা আর তেল মাখায় কার বুদ্ধি? এ বাঙালিদের বুদ্ধি। অতএব এই গল্প মেড ইন বাংলা, মানে কথাটাই বোঝা যায়। তেমনি ইয়া নবী সালাম আলাইকা, এটা আরবি, যদি আরবের তৈরি হতো ইয়া আইয়ুহান নবী আসসালামু আলাইকা, ইয়া আইয়ুহান নবী, যেমন আমরা আত্মহাতে পড়ি, কিন্তু বলছি ইয়া নবী সালাম আলাইকা, আর তার মানে বুঝাচ্ছে মেড ইন ইন্ডিয়া, একদম শিওর, কারণ ইন্ডিয়ার তৈরি, কারণ এটা আরবি না। হাদিসের ভাষা হলে, আরবি ভাষা হলে তার একটা ভাষার একটা কায়দা থাকতো। তো কিছু কিছু কিছু বোঝা যায়। এখানে কি বললাম, লাইলি মজনুর বিয়েতে বরযাত্রী যাবে, এই কথাটাই প্রমাণ করছে যে বরযাত্রীওয়ালারা, আর ওইটা ওই যে যারা প্রেম করে তারা নিজেদের স্বার্থে, নিজেদের স্বার্থ, তারা মনে করে কি যে এই জগতে বিয়ে না হলে পরজগতে হবে। আর যারা প্রেম করে, প্রেমের মরা বলে শহীদ মরণ, যারা প্রেম করে তারা তাদের স্বার্থে বলে প্রেম করেছে ইউসুফ নবী, তার প্রেমে জ্বলে খা বিবি গো, আল্লাহ আকবার, নাউজুবিল্লাহ মিন জালিক। প্রেম করেছে ইউসুফ নবী, তার প্রেমে জো লেখা বিবি গো, ইউসুফ নবী প্রেম করেছেন? নবীরা প্রেম করতে পারেন? আরে অন্য ধর্মের দেবতারা হয়তো লীলা, তারা বল লীলা করেছে, কিন্তু আমাদের ধর্ম তো সব লীলাও নেই আর প্রেমও নেই, অবৈধ প্রেম ইউসুফ নবী করেছেন, নাউজুবিল্লাহ। কিন্তু তারা তাদের প্রেমকে কি করার জন্য? বৈধ করার জন্য। ওরা বলে প্রেম করা অন্যায় না, প্রেম করা ভালো, আমরা তো বলি প্রেম করা অন্যায় না, কিন্তু প্রেম প্রকাশ করা, তুমি একজনকে ভালোবাসো বাসো, প্রেম করলে প্রেম করার পর অনেকে আবার স্ত্রী থাকতে প্রেম করে, অনেকে স্বামী থাকতে প্রেম করে, স্বামী বিদেশে আছে আর বা স্বামী আন্না তাকে ইমো কিনে দিয়ে এসেছে, মোবাইল ভিডিওওয়ালা মোবাইল কিনে দিয়েছে, এবারে সেই ভিডিওতে স্বামীর সঙ্গে চ্যাট করে আর ফাঁকে ফুঁকে, হ্যাঁ কার সঙ্গে চ্যাট করে, পরপুরুষের সঙ্গে, উপপতির সঙ্গে চ্যাট করে, আর সেখানে হ্যাঁ কেমন আছো হতে হতে এটা দেখাও ওটা দেখাও, তোমার রূপ দেখাও, তোমার এটা দেখাও তোমার ওটা দেখাও, সব দেখিয়ে ফেলে, এও দেখায় আর ওও দেখায়। আর সেই দেখাটা আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন, আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন, হুজুর আমার স্ত্রীর সঙ্গে আমি কি করি, চ্যাট করি, তো সেই চ্যাটে আমরা এক অপরের উলঙ্গ ছবি দেখতে পারি কিনা, অনেকে প্রশ্ন করছেন, চাটে উলঙ্গ ছবি দেখা জায়েজ না না জায়েজ? জায়েজ, আপনি দেখতে পারেন, আপনি আপনার স্ত্রীকে সরাসরি দেখতে পারেন না উলঙ্গ? দেখতে পারেন, কিংবা স্ত্রী তার স্বামীকে উলঙ্গ দেখতে পারে, কিন্তু এই যন্ত্রের মাধ্যমে আপনি দূর থেকে দেখছেন, শুধু কি আপনি দেখছেন বা আপনি দেখবেন? এটা স্বামী স্ত্রীর ব্যাপার, কারণ এখানে এমন একটা মেমোরি আছে বলছে, সেই মেমোরি থেকে ইউটিউব যেখানে আপনার ইন্টারনেটের মেন এ আছে সেখানে কি হয়ে যায়, রেকর্ড হয়ে যায়, আর সেটা যে কোনো সময়ে তারা ইউজ করে দেখতে পারে যে হ্যাঁ এখানে আর দেখছে তো, তারা নানা রকমের ব্লু ফিল্ম তৈরি করছে এইভাবে। তাহলে স্বামী স্ত্রীতে যদি করা ঠিক নয় উলঙ্গ চাট, তাহলে পর পুরুষের সাথে তুমি করছো, তোমার স্বামী আছে তাও তুমি করছো পর পুরুষের সাথে, তাকে সব খুলে দেখাচ্ছ, নাউজুবিল্লাহ মিন জালিক। এর থেকে বড় খেয়ানত আর কি হতে পারে যে পর পুরুষকে তুমি তোমার ইজ্জত দেখিয়ে দিচ্ছ। তো মোট কথা হল, কোথা থেকে কোথায় গেলাম, যে হ্যাঁ ভালোবাসার কথায় গেলাম, ভালোবাসা, ভালোবাসা আপনি করবেন, যারা ভালোবাসা করে তারা নিজেদের এভাবে কাহিনী বানিয়ে নেয়, বানিয়ে নিয়ে তারা যেমন প্রেম করেছে যে ইউসুফ নবী গো। আপনারা জানেন কি ইউসুফ নবী প্রেম করেছিলেন, কে করেছিল প্রেম? জুলেখা। জুলেখার প্রেম হয়েছিল একতরফা প্রেম, আর সেই প্রেমে ছিল কামনা, অনেক প্রেমে নিষ্কাম। আচ্ছা নিষ্কাম এরা বলে যে আমার বয়ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড, ফ্রেন্ড বন্ধু, এসব কি করে নিয়েছে লোকরা এসব? হ্যাঁ মনে করুন ছেলে নিয়ে এসেছে ঘরে, ছেলেকে মা মেয়ে বলছে মা এটা আমার বন্ধু, চাটায় বন্ধু কি রে, বন্ধু কি? তারপর যাই হোক চাটা খাইয়ে বিদায় করলো, তারপর মেয়েকে বোঝাচ্ছে ছেলের সঙ্গে কি বন্ধুত্ব হয়, হ্যাঁ এটা ছেলে ছিছি লোকে কি বলবে, তারপরে অন্য কিছু হয়ে যাবে, হ্যাঁ তুমি নিজ তোমার মন খারাপ, ছেলের সঙ্গে বন্ধু করলে কি খারাপ হয়ে যায় নাকি, তুমি বোঝো না, হ্যাঁ এই নানা রকম শুরু। কিন্তু ছেলে আর মেয়েতে নিষ্কাম বন্ধু বন্ধুত্ব কি সম্ভব? নিষ্কাম বন্ধুত্ব সম্ভব না, যদি কেউ বেঁচে থাকে হতে পারে বিরল, কিন্তু সাধারণত দেখবেন বন্ধুত্ব মানেই পরে কি হয়, সেটা প্রেমে তৈরি হয় আর তারপর তাদের সঙ্গে বিয়ে হয়। তো খবরদার, আপনি এইভাবে প্রেমে পড়ার জন্য নিজের দলিলকে ব্যবহার করবেন। ইউসুফ নবী প্রেম করেনি, একতরফা প্রেম, কাতর জুলেখার তরফ থেকে প্রেম করা হয়েছে, তাও হচ্ছে কামনা, কামনাযুক্ত প্রেম, বাস ভালোবাসল আর সঙ্গে সঙ্গেই চেয়ে বসলো দরজা বন্ধ করে দিয়ে, এসো আমরা এটা করি। ইউসুফ আলাইহিসসালাম বাঁচলেন এবং তার ঘটনা আপনারা জানেন। বেশ মোট কথা হলো, কোথা থেকে কোথায় গেলাম, যে আপনি কথা বানিয়ে বলবেন না নিজের স্বার্থের খাতিরে, আর বিপদ অশান্তির সময়ে মৃত্যু কামনা করবেন না। ওই গেছিলাম আমরা কোথেকে আত্মহত্যা করা থেকে, প্রেম করে আত্মহত্যা করে, তেমনি আপনি যদি খুব বিপদগ্রস্ত হন, ও আল্লাহ গো আর পারছি না আল্লাহ আমার মরণ হয় না কেন, আমাকে মরণ দাও, তেমনি ঝগড়ার সময়ে, ঝগড়ার সময় মনে করুন স্বামী খুব কষ্ট দিচ্ছে, তখন স্ত্রী বলে আমার মরণ দাও আল্লাহ আমার শান্তি নেই, তারপরে হয়তো ছেলে মেয়ে কষ্ট দিচ্ছে, বাপ মা তখন বলে আল্লাহ মরণ দাও আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না, বউ কষ্ট দেয় ছেলে কষ্ট দেয়, এইরকম বলে মরণ চাইতে হয় না, মরণ চাইতে হয় না। তাহলে হুজুর কষ্ট হলে কি বলা যাবে, কি বলতে হয়? হ্যাঁ মরণ যদি আপনার বাঁচার ইচ্ছা না থাকে, মানে জীবনে আপনি দেখলেন যে এ জীবনে বেঁচে থেকে সুখ নেই, হ্যাঁ বাবুল ভাই কি বলে আল্লাহর কাছে বলতে হয় যে আল্লাহ তুমি আমাকে এ দুনিয়া থেকে তুলে নাও, কি বলতে হয়? বলতে হয় আল্লাহ আমি জানি না আমার জীবনটা কি, যদি বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হয় বাঁচিয়ে রাখো, যতই কষ্ট হোক আপনাকে মেনে নিতে হবে, আর যদি মৃত্যু আমার জন্য কল্যাণকর হয় আল্লাহ তাহলে আমাকে মৃত্যু দাও। দেখছেন, তাহলে ডাইরেক্ট মৃত্যু দাও তা না, কারণ মৃত্যু কল্যাণকর কিনা আপনি জানেন না, যেমন ওরা জানে যে মরলেই আমরা পরে স্বামী স্ত্রী হয়ে যাব, বিয়ে হয়ে যাবে আমাদের, যদি এরকম শিওর থাকেন যে মরার পরেই আপনি জান্নাত চলে যাবেন তাহলে ঠিক আছে, কিন্তু আপনি সেরকম শিওর নন, অতএব আপনার এইরকম চাওয়া উচিত হবে না। আপনি কি বলবেন, আল্লাহ যদি আমার জন্য বেঁচে থাকা কল্যাণকর হয় বাঁচিয়ে রাখো, আর না হয় আল্লাহ খুব কষ্ট হচ্ছে, যদি মরণ আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে মরণ দাও, এটা আপনি বলতে পারেন। ব্যাস ক্রোধের সময় কথা বলবেন না, প্রকৃতিস্থ হয়ে কথা বলুন, কথার উত্তর দিন, খুব রেগে গেছেন সে সময় কি করুন, চেষ্টা করুন যাতে কথা বলবেন না, কথার উত্তর দেবেন না, চুপ থাকবেন, রেগে লাল হয়ে যান কিন্তু কথা বলবেন না, খুব রাগ হয় পায়খানা খান তবুও আপনি কথা বলবেন না, কারণ কথা বললেই আপনি এমন কথা বলবেন যে এমন কথা বেরিয়ে তখন আপনি পরে বলবেন আমি ওটা রেগে বলে ফেলেছিলাম, অনেকে তালাক দেয়, তালাক দেওয়ার পরে হুজুর আমি রেগে তালাক দিয়ে ফেলছি, তালাকটা কি আবার হেসে হেসে হয় নাকি? রাগেই তো হয়, কিন্তু হ্যাঁ এমনও হয় যে এমন রাগ হয় যে হিতাহিত জ্ঞান থাকে না, তখন হয়তো মাকে গালি দেয় এমন গালি দেয় যে উচিত না, বোনকে গালি দেয় কিংবা স্ত্রীকে এমন গালি দেয় এমন কথা বলে, তুই আমার মা, তুই আমার মা, কিংবা তোকে তালাক, তোকে সাত গোষ্ঠীকে তালাক, তোর মাকে শুধু তালাক, কত রকম বলে মানুষ। তো মাকে তালাক দিবি কেন, মা কি তোর বউ নাকি? না বলে, কারণ রাগ রাগ আছে, রাগে বলে। তো রাগের সময় কথা বলবেন না, কারণ রাগের সময় কথা বললে আপনি অনেক উল্টা পাল্টা বলবেন, তাই না? যেমন খুশি, খুব খুশিতে কথা বললে উল্টা পাল্টা বলা হয়, মনে আছে ওই তোবার হাদিস, যখন উঠ হারিয়ে গেল, পানি ছিল, খাবার ছিল, তখন কত বড় নিরাশ হয়েছিল সেই মরুভূমির মাঝে, তখন উঠটা যখন ফিরিয়ে এলো তখন কি বলল দেখে, এত হয়ে আত্মহারা হয়ে বলল, আল্লাহ তুমি আমার বান্দার, আমি তোমার রব। উল্টো পাল্টা আল্লাহকে বলে দিল, তুমি আমার বান্দার, আমি তোমার রব। তো এইরকম হয়ে থাকে। মোট কথা, রাগার সময়ে রেগে গেলে পরে আপনি কথা বলবেন না, যেমন প্রচন্ড খুশির সময়ে আপনি কথা বলতে, অন্য সময় নিষেধ না, নিষেধ হচ্ছে এই সময় রাগ যখন হবে তখন আপনি নিজেকে কন্ট্রোল করুন। বলা হয় দাঁড়িয়ে থাকলে বসে যান, আর বসে থাকলে শুয়ে যান। আর এমন একটা মন্ত্র আছে যে মন্ত্র যদি আপনি পড়েন আপনার রাগ চলে যাবে, সেই মন্ত্রটা কে বলতে পারবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যদি আপনি বলেন তাহলে আপনার রাগ চলে যাবে। রাগের সময় কথা বলবেন না, চুপ থাকবেন, উপদেশ গ্রহণে ঔদ্ধত্য প্রকাশ করবেন না। আপনাকে উপদেশ দেওয়া হচ্ছে, আপনি উপদেশ নেবেন, হ্যাঁ হ্যাঁ যাও জানা আছে খুব বুঝেছি, উপদেশ নেন না, কিন্তু উপদেশ গ্রহণে ঔদ্ধত্য প্রকাশ করা উচিত না, এটা হচ্ছে অহংকার। অহংকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের সংজ্ঞা কি কে বলবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অহংকারের সংজ্ঞা কি, মানে অহংকার কাকে বলে? হ্যাঁ আবুল বাশার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন অহংকার, সাহাবী বললেন লোকে চায় নিজের জামা সুন্দর হোক, নিজের জুতো সুন্দর হোক, এটা কি অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, ওটা অহংকার না, ভালো খাও ভালো পরো সমস্যা নেই, কিন্তু অহংকার হচ্ছে এই এই এক হচ্ছে সত্য প্রত্যাখ্যান করা, আর দুই নম্বর কি, মানুষকে তুচ্ছ করা, মানুষকে ছোট করা, এই হলো, এই হচ্ছে অহংকার। গামতুন্নাস ওয়া বাতরুল হক, বাতরুল হকি ওয়া গামতুন্নাস, এই হচ্ছে অহংকার। সুতরাং উপদেশ যে আপনাকে দিচ্ছে সেই উপদেশ আপনি গ্রহণ করুন, হক প্রত্যাখ্যান করবেন না। হক যদি প্রত্যাখ্যান করছেন, এ ওয়াহাবি, এ দেখো বেতন খেয়ে পয়সা, এ এসি রুমে বসে ফতোয়া দিচ্ছে, এরা মেহনত করে না, এরা অমক তমক, এরা হচ্ছে দরবারি আলেম, এরা হচ্ছে আরো কত রকম বলছে আল্লাহ সুবহান আল্লাহ, বিভিন্ন রকম বলে তারা হক প্রত্যাখ্যান করছে, এরা হচ্ছে অহংকারী। আর ইনশাআল্লাহ প্রত্যেককেই তার সাজা পাবে। দেখ সময় শেষ হয়ে গেছে, সময় শেষ, বোঝার দরকার নেই তো, মানবে না, না ওই যে তর্ক করলে বুঝবে না। তো একদিন সে বলল, আয় আমাকে যে বোঝাতে পারে ঘর সর্বস্ব দেবতারে, হ্যাঁ সর্বনাশ, এর বউ ভাবছে যে আমার স্বামী তো হক পথে নেই, ও বুঝতে পারছে যে আমার স্বামী হচ্ছে বাতিল, আর লোকেরা সবাই হক পথে আছে, যদি বুঝিয়ে দেয় সর্বনাশ হয়ে যাবে, ঘরটা দিয়ে দেবে, থাকবো কোথায়? হ্যাঁ গো, তুমি যে কথা বললে, যদি ঘরটা দিতে হয় তো আমরা থাকবো কোথায়? রাস্তায় গিয়ে বাস করবো? লে খেপি, তুই চিন্তা করিস না, আমি বুঝলেই তো ঘর ছাড়তে হবে, আমি তো বুঝবোই না। এইরকম অবস্থা কিছু মানুষের আছে যে বুঝবে না, কারণ তারা বোঝার জন্য তো বলে না, এই জন্য তো গালাগালি। আল্লাহ আকবার, আলেমদেরকে কত রকম অপবাদ দিচ্ছে, ইহুদির দালাল, ও আমেরিকার দালাল, ওই দরবারি অমক তমক, এই আল্লাহুল মুস্তাআন। সুতরাং ইলাল্লাহি শিকওয়া, শিকওয়া ইলাল্লাহ, আল্লাহর কাছে অভিযোগ থাকলো কিয়ামতে, ওয়া ইন্না রাব্বাকা ইয়াফসিলু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন হক বোঝার, হক মানার, হক গ্রহণ করতে যেন আমাদের ঔদ্ধত্য না থাকে। আর হক গ্রহণ বলতে যেখানেই আপনার সুন্দর, সব থেকে যেটা ভালো কথা সেটাকে গ্রহণ করবেন, আল্লাহ তাআলা প্রশংসা করেছেন তাই না, সেই হচ্ছে জ্ঞানী মানুষ, আর সেই হচ্ছে হেদায়াত প্রাপ্ত, সেই হেদায়ত পাবে, সেই রাস্তা পাবে। আর যদি অহংকার করেন, ঔদ্ধত্য প্রকাশ করেন, হক মানলেন না, তাহলে চিরদিন আপনি অন্ধ থাকবেন, ভ্রষ্ট থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভরসা থেকে বাঁচান। আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।